الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. আজকের এই জুমার সালাতের উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যে বিষয়টি গোটা মুসলিম জাতির জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, জাতি হিসেবে জাতিসত্তার সম্মান হিসেবে, জাতিসত্তার অস্তিত্ব হিসেবে, যার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ এই কাজটি যদি জাতিগতভাবে মুসলিম উম্মা ছেড়ে দেয়, তাহলে জাতিগতভাবে মুসলিম উম্মার যে শ্রেষ্ঠত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন, তারা জাতিগতভাবে তাদের এই শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে এবং তাদের কপালে লাঞ্ছনা গঞ্ছনা অপমান অপদস্থ চলে আসবে। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টি কি, যাকে আমরা শরীয়তের পরিভাষায় বলে থাকি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, বা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। আমরা এই বিষয়টাকে কোরআন এবং সুন্নার আলোকে বিস্তারিতভাবে জানব যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বিষয়টা আসলে কি, এটা কেন আমাদেরকে করতে হবে, এর গুরুত্ব কি, এই কাজ যারা করবে তারা কি পাবে, যারা না করবে তারা কি অবস্থার মুখোমুখি হবে, এ কাজের দায়িত্ব কাদের, তারা যদি ছেড়ে দেয় তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা হয়েছে, এই যাবতীয় বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কিছু বলবো এবং বুঝবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার, বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমরা বোঝার জন্য একটু উন্মুক্ত মন নিয়ে বসব, খোলা মন নিয়ে বসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যাকে হেদায়াত দান করতে চান, আল্লাহ হেদায়াত কাকে দান করতে চান, যে হেদায়াত পেতে চায় এবং তার জন্য সঠিক পন্থ অবলম্বন করে, তাকে আল্লাহ কি দিতে চান, হেদায়াত দিতে চান। আল্লাহ বলছেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ তাআলা যাকে হেদায়াত দিতে চান, ইয়াশরাহ সাদরহু লিল ইসলাম, তার বক্ষ কি আল্লাহ তাআলা ইসলামের, ইসলামকে বোঝার জন্য মানার জন্য খুলে দেন। ওমাই ইউরিদ আইয়ুদিল্লাহু, আর যাকে আল্লাহ তাআলা গোমরা করতে চান তার গোড়ামির কারণে, তার কিসের কারণে, গোড়ামির কারণে, একগুয়েমির কারণে কি করেন আল্লাহ তাআলা, পথভ্রষ্ট করে দেন। যাকে করতে চান, ইয়াজআল সাদরহু দাইয়িকান হারাজান, তার অন্তর কি আল্লাহ তাআলা এত সংকীর্ণ করে দেন কান্নামা ইয়াসাদু ফিস সামা, তার জন্য ইসলামকে জানা, মানা, বোঝা আসমানে আকাশে উড়ে বেড়ানোর মতন কঠিন হয়ে দাঁড়ায় বিনা পাখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কাজটাই হলো এমন কাজ যে কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে যারা এই কাজটা করেছে তাদেরকে ওই যুগের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কাজটা যারা করেছে আল্লাহ তাআলা তাদেরকে ওই যুগের শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। আবার যখন ওই জাতি ওই কাজটাকে ছেড়ে দিয়েছে তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই যুগের সবচেয়ে লাঞ্ছিত জাতিতে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের ব্যাপারে কোরআনে বারবার বলেছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলরা, উযকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম, তোমরা স্মরণ করো সেই সমস্ত নিয়ামতের কথা যা আমি তোমাদের উপর বর্ষণ করেছি। ওয়ান্নি ফদ্দলতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে গোটা মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা একসময় বনি ইসরাইলদেরকে গোটা মানব জাতির উপরে কি দান করেছিলেন? শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদেরও কিন্তু এই দায়িত্বই ছিল। কি দায়িত্ব? আল-আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারা নিজেরা আল্লাহর উপরে ঈমান আনবে এবং গোটা মানব জাতিকে তারা সত্যের পথে পরিচালিত করবে, হেদায়াতের পথে পরিচালিত করবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। এই বনি ইসরাইল জাতি তারা নিজেরা আল্লাহর উপর ঈমান থেকে সরে গেছে, এই কাজ থেকে সরে গেছে, তারা খারাপ কাজে লিপ্ত হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার উম্মতকে এই দায়িত্ব অর্পণ করেছেন এবং তার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে কি জন্য? উখরিজাত লিন্নাস, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা নিজেরাও আল্লাহর উপরে ঈমান আনবা। এখন আমাদের একটু বোঝা দরকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বিষয়টা আসলে কি। আমরা অনেক সময় অনেকের কাছে অনেককে দেখে থাকি যে তারা দাওয়াতের কাজটাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বলে প্রচার চালায়, করে দাওয়াতের কাজ, করে কি কাজ? দাওয়াতের কাজ, কিন্তু তারা ওই দাওয়াতের কাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে ফজিলতগুলো আছে এগুলোকে বর্ণনা করে। আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামকে এস্টাবলিশ করার জন্য যে কাজগুলো আমাদেরকে করতে হয় তার ভিতর অনেকগুলো স্তর আছে। কি আছে? দাওয়াত, তার প্রথম স্তর কি? দাওয়াত। তারপরে আছে দাওয়াতের পরে আছে জিহাদ, জিহাদের সাথে জিহাদের স্তর আছে, জিহাদের সাথে আছে কিতাল, তারপরে রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করা এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা। এই যে ধারাবাহিক কাজগুলো দাওয়াতের জন্য এমনিতেই ফজিলত আছে, দাওয়াতের কাজের জন্য যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য ফজিলত আছে। আমি যে এখন যে কাজটা করছি আপনাদেরকে, আমি যে কাজটা করছি এখন, এই কাজটা কি কাজ করছি? দাওয়াত। এটা কিসের কাজ করছি? দাওয়াতের কাজ। এইটা আমি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দিকে আপনাদেরকে আহ্বান করছি, কিন্তু মূলত আমি কাজটা করছি কিসের কাজ? দাওয়াতের কাজ। পার্থক্য কি দাওয়াতের কাজ আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য হলো দাওয়াত হলো আহ্বান করা, দাওয়াত হলো আহ্বান করা, আপনি আসতেও পারেন নাও আসতে পারেন। ধরেন উদাহরণস্বরূপ আমরা ধরি যে আমরা জানি কিছুদিন আগে বাংলাদেশ সরকার বাংলাদেশে পলিথিন ব্যান করছে, পলিথিন কি করছে? ব্যান করছে। এখন এখানে ধরেন প্রথমে কি করতে পারে সরকার, যে প্রত্যেক মসজিদে মসজিদে হুজুরদেরকে বলে দাও তারা যেন পলিথিনের অপকারিতা সম্পর্কে জাতিকে সচেতন করে দাওয়াত দেয়, মোড়ে মোড়ে তোমরা মাইক লাগিয়ে দাও যেন তারা জাতিকে বুঝায় যে ভাই আপনারা শুনেন, আপনারা শুনেন, এই পলিথিন যদি আপনারা ব্যবহার করেন ভাই আগামী 150 বছর পরে এই দেশে কৃষিযোগ্য কোনো জমি থাকবে না, চাষাবাদ করতে পারবেন না, আপনাদের শস্য উৎপাদন হবে না, আপনারা না খেয়ে মারা যাবেন ভাই, অতএব আসুন সবাই আমরা পলিথিন বর্জন করি। এটাকে কি বলে? দাওয়াত। এটাকে কি বলে? দাওয়াত। আমর বিল মারুফ কাকে বলে? আমর কাকে বলে? এইটা দেওয়ার পরে জাতিকে যখন প্রস্তুত করা হলো তখন ঘোষণা করে দেওয়া হলো যদি কেউ পলিথিন ব্যবহার করে তার জন্য এই দণ্ডবিধি শাস্তি হবে, যদি কেউ পলিথিন উৎপাদন করে তার এই শাস্তি হবে, যদি কেউ পলিথিন বিপণন করে তার এই শাস্তি হবে। এটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের পর্যায়ে। বুঝতে পেরেছেন তো? মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব দাওয়াতের কারণে নয়, দাওয়াতের মর্যাদা আছে, ফজিলত আছে, তো মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব হল আমর বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এই কাজ করার জন্য যা যা করা দরকার তারা তাই করবে, এই কাজের জন্য দাওয়াত দেওয়া দরকার দাওয়াত দিবে, এই কাজের জন্য জিহাদ করা দরকার তারা কি করবে? জিহাদ করবে, এই কাজের জন্য অভ্যুত্থান ঘটানো দরকার অভ্যুত্থান ঘটাবে, এই কাজের জন্য কোনো সরকার হটানো দরকার সরকার হটাবে, এই কাজের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা দরকার তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবে, এবং সমাজ থেকে সকল অসৎ কাজের মূলোৎপাটন করবে এবং সৎ কাজকে প্রতিষ্ঠিত করবে। এই কাজের কারণেই মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব, এই কাজের কারণেই মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব। এখন আসুন আমরা দেখি এই কাজটা যদি না করা হয় তাহলে কি হতে পারে, কাজটা যদি আমরা যে করব কাজটা ধরনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দর করে এটা বর্ণনা করে দিয়েছেন বুখারীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আল কাইমু আলা হুদুদিল্লাহ ওয়াল মুদহিনু ফিহা কামিসলি কওমিন রাকিবু সাফিনাতান فأصاب بعضهم أسفلها وأصاب بعضهم أعلاها। যে যারা আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকে আর যারা আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকে না, নড়ে চড়ে যায়, উল্টা পাল্টা করে, তাদের উদাহরণ হল এমন দুই দল লোকের মতন যারা একটি নৌকায় আরোহণ করেছে, যারা একটি নৌকায় আরোহণ করে একটা জাহাজে আরোহণ করেছে, তো জাহাজ দুই তলা জাহাজ, জাহাজটা দুই তলা জাহাজ, দুই তলা জাহাজে তারা লটারি করে একদল উপরে থাকলো আর একদল নিচে থাকলো। এখন নিচের যারা লোক, যারা ওই যে দেখেন না বড় বড় জাহাজে খোল, নিচে একদল লোক আছে এবং জাহাজের ডেকে একদল লোক আছে, তো যারা নিচে তাদের যখনই পানি দরকার হয় তখন তাদেরকে উপরে আসতে হয়, তাদেরকে উপরে আসতে হয়, উপরে এসে পানি নিতে হয়, এর কারণ উপরের লোকজন একটু বিরক্ত হয়, তাদের কষ্ট হয়, তো নিচের লোকেরা বলছে যে ফাকালু লাউ খরকনা ফি নাসিবিনা খরকন ওয়ালাম নুউদিন মান ফাওকনা, যাই হয় আমরা উপরের লোকদেরকে কেন কষ্ট দিচ্ছি, তার কি আসো আমরা যে নৌকার খোলের ভিতরে আছি আমাদের থেকেই তো পানি অনেক কাছে, তা আমরা ওখানে একটা ছিদ্র করে নিই তাহলেই আমরা পানি পেয়ে যাব, তাহলেই আমরা পানি পেয়ে যাব। এখন তারা ওখানে বড় হাতুড়ি টাতুড়ি সবল টাবল নিয়ে ওখানে একটা কি করবে, ছিদ্র করবে। এখন উপরের লোকেরা যদি বলে হ্যাঁ জাগ্গা ওরা নিচের লোক, ওরা নিচে ফুটা করে পানি নিক, আমাদের তাতে কি আসে যায়, তাহলে কি হবে, তাহলে কি হবে, নিচের লোকেরাও ডুববে উপরের লোকেরাও ডুববে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন তারকুহুম ওয়া আমরহুম, যদি উপরের লোকেরা তাদেরকে ছেড়ে দেয় তাদের ওই কাজ করতে, হালাকু জামিয়ান, তাহলে তারা সবাই ধ্বংস হবে, সবাই কি হবে, ডুবে যাবে। ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ জামিয়ান, আর তারা যদি তখন তাদেরকে গিয়ে ধরে যে না তোমরা এই কাজ করতে পারবে না, তাহলে তারা নিচের লোক উপরের লোক সকলেই কি পাবে, নাজাত পাবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা হলো এমন যে সমাজে কিছু পাপিষ্ট লোক থাকে, সমাজে কিছু পাপিষ্ট লোক থাকে আর কিছু ভালো লোক থাকে, ভালো লোকদের কাজ হলো সমাজে যাতে পাপাচারের বিস্তার ঘটতে না পারে তাদেরকে বিরত রাখা, তাদেরকে বিরত রাখা, যদি তারা না রাখে তাদেরকে বিরত, তাহলে ওই যারা পাপাচার করছে তারাও ডুববে, আর যারা পাপাচারে বাধা দিল না তারাও ডুববে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সুন্দর করে উদাহরণ দিয়ে কথাটা বুঝিয়ে দিয়ে গেছে। আদর্শ সমাজ গঠনের জন্য এই কাজটার গুরুত্ব অনেক অনেক বেশি। সমাজে যদি এই খারাপ কাজ থেকে মানুষকে নিবৃত্ত করার মতন মানুষ না থাকে, তাহলে আজকের আমাদের সমাজে, এই গণতান্ত্রিক সমাজে যা হয়েছে তাই হবে। আজকের এই গণতান্ত্রিক সমাজে, আজকের এই গণতান্ত্রিক সমাজে এরকম কোনো বিধিবিধান নাই। এখানে অধিকাংশ মানুষ যা করতে চাইবে সেটাই করতে পারবে। আমেরিকাতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে, কিছুদিন আগে ভারতেও, তারা ডিসাইড করেছে যে লোকেরা চায় যে পুরুষে পুরুষে বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। তারা অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ না হলেও কিছু মানুষ এটা চায়। এটার জন্য গভর্নমেন্ট আইন করে দিল, এটা কি বৈধ, এটা কি বৈধ। এটা হলো আমাদের গণতান্ত্রিক সমাজ, তাদের মানবাধিকার, এটা নাকি তাদের অধিকার, মানুষের অধিকার, পুরুষে পুরুষে বিয়ে করবে, তারা এটাকে বৈধ করে দিয়েছে। কিছুদিন আগে ইন্ডিয়ান কোর্ট এই কাজটাকে, তারাও বলছে না এটাতে তেমন কোনো অসুবিধে নেই, এটা মানুষের অধিকার, সে যদি চায় তাহলে এটা সে করতে পারে। হয়তোবা সেই দিন আর বেশি দূরে নয়, আমাদের তেবলা যেভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে তাতে সেই দিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন আমাদের দেশেও হয়তো এরকম কথা আসবে যে হ্যাঁ, আমাদের এখানেও এটা বৈধ করে দেওয়া দরকার, এটা মানবাধিকারের প্রশ্ন, এটা যদি আমরা যে চাই তাকে করতে না দিই তাহলে মানুষের অধিকার খর্ব হয়। এই হলো আমাদের গণতান্ত্রিক সমাজ। এখানে কেউ যদি খারাপ কাজ করে তাহলে বাধা দেওয়ার কোনো দায়িত্ব, বাধা দেওয়ার কোনো অধিকার কারণে, এখানে বাধা দেওয়ার কোনো অধিকার কারণে কোনো আইন এদেশে কি আছে? যদি কোনো একটি যুবতী, যুবক কোনো একটি যুবতীকে রাস্তা দাঁড়িয়ে চুমু দেয় তাহলে তার কোনো দণ্ডবিধি কি এদেশে আছে? নেই। তার কারণ তাদের দৃষ্টিতে এটা কোনো কি না, অন্যায় নয়, বৈধ, এটা কোনো খারাপ কিছু নয়, এটা তার রাইট, এটা তার অধিকার। সে চুমু খেতে রাজি হয়েছে, সে দিতে রাজি হয়েছে, আপনার কি? এ হলো এই গণতান্ত্রিক সমাজের অবস্থা। এখানে আমাদের দেশের সংবিধানের 18-2 অনুচ্ছেদে আমি দেখলাম যে তারা লিখে রেখেছে যে জনস্বাস্থ্য ও নৈতিকতা, একটা অধ্যায় তারা খুব অনুগ্রহ করে, দয়া করে এখানে রেখেছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। তারা সেই জনস্বাস্থ্য ও নৈতিকতার চ্যাপ্টারে 18-2 অনুচ্ছেদে তারা লিখছে যে গণিকাবৃত্তি ও জুয়া খেলা রোধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। কি রোধে? গণিকাবৃত্তি ও জুয়া খেলা রোধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন না বেজার হবেন আমি জানি না, এরা গণিকাদেরকে লাইসেন্স দিয়ে গণিকাবৃত্তি করার জন্য এটা রোধের ব্যবস্থা করিয়াছে। পতিতাদেরকে পতিতাবৃত্তি করার জন্য লাইসেন্স দিয়ে এরা এইটা রোধের ব্যবস্থা করিয়াছে। দেয়নি এটা? এই কাজ করেছে না? এদেশে লাইসেন্সধারী পতিতা আছে না? এদেশে লাইসেন্সধারী পতিতালয় আছে না? আছে। অথচ যখন আমরা ইসলামের কথা বলি তখন আমাদের বিরুদ্ধে সংবিধান দ্রোহিতার অভিযোগ আসে, আর তারা নিজেরা যখন নিজেদের রচিত সংবিধান লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না। তারা নিজেরা লিখে রেখেছে যে গণিকাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ করবে, আর তারাই গণিকাদেরকে লাইসেন্স দিয়ে রেখেছে, জুয়া খেলার লাইসেন্স দিয়ে রেখেছে। দেয়নি? দিয়েছে। অথচ এটা তাদের সংবিধানে লেখা। এ হলো আমাদের গণতান্ত্রিক সমাজের অবস্থা, যেখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার কোনো রাইট কোনো ব্যক্তির নেই। যে যার খুশি, যার যা খুশি সে তাই করবে। সমাজ ঘরের ভিতরে আমি দেখেছি যে বাচ্চাদের বইয়ের ভিতরে গণতান্ত্রিক চর্চা শেখানো হয়। কিভাবে? যে তোমার ফ্যামিলির ভিতরে যদি 10 জন মানুষ থাকে তাহলে ফ্যামিলির ভিতরে গণতন্ত্র চর্চা করতে হবে। কি কি চর্চা? যে আপনার ঘরে ধরেন 10 জন মেম্বার আছেন, 10 জন মেম্বারের 6 জন চাচ্ছেন যে এখন একটা ঝাঁকানাকা মার্কা ডান্স হচ্ছে টিভিতে, এখন ছয়জন চাচ্ছে যে এই ডান্স তারা উপভোগ করতে চায়, বাকি চারজন এটা চাচ্ছে না। গণতান্ত্রিক বিধান অনুযায়ী আপনার ঘরে এই ঝাঁকানাকা ডান্স চালাইতেই হবে। এ হলো সেই গণতন্ত্র যা আমাদেরকে এই আদর্শ, এই শিক্ষা আমাদেরকে উপহার দিচ্ছে। আর আমরা ইসলামকে ভুলে এই গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের জন্য আমরা জীবন প্রাণ সব দিয়ে দিচ্ছি। আর আমরা দাবি করছি আমরা হলাম সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা প্রিয় হাবিবের প্রিয় উম্মত, আমরা জান্নাতের একমাত্র ইজারাদার, একমাত্র লাইসেন্সধারী, আমরা জান্নাতে যাব না তো কারা যাবে? এ হলো আমাদের অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব প্রিয় হাবিবের প্রিয় উম্মত এইটার সাথে শর্তযুক্ত করেন নাই। আমরা প্রিয় হাবিবের প্রিয় উম্মত হওয়ার কারণে মর্যাদা পাবো যদি আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা কি করি, পালন করি। যদি পালন না করি তাহলে যেমন একজনের মর্যাদা যত বেশি থাকে, যদি সে তার দায়িত্ব অবহেলা করে তার শাস্তিও তত বেশি থাকে। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইন হয়, একজন সেনা অফিসার অপরাধ করলে আইন কি হয়? মার্শাল লতে হয়, সামরিক আইনে হয়, ফায়ারিং স্কোয়াডে হয় না? তো আমরা এরকম শ্রেষ্ঠত্ব নিয়ে, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি আমাদের এই দায়িত্ব অবহেলা করি তাহলে আমাদের উপরে লাঞ্ছনা, আমাদের উপরে শাস্তিও সেরকম মারাত্মক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই কাজ যারা করবে তাদের ফজিলত কি, তারা কি পাবে? এই কাজ করার জন্য যারা এগিয়ে আসবে তারা কি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান আস-সাবরু ফীহিন্না মিসলুল ক্বাবিজ আলাল জামাল, যে তোমাদের পরে, সাহাবীদেরকে বলছেন, তোমাদের পরে এমন একটা যুগ আসবে যখন ধৈর্য ধরে হকের উপরে টিকে থাকাটা হাতে আগুন নিয়ে থাকার মতন কঠিন হবে, হাতে আগুন নিয়ে থাকার মতন কঠিন হবে। লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি খামসিনা রাজুলান ইয়ামালুনা মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সময় যারা এই কাজ করবে, এই হাদিসের একটা অংশ আমি এখানে কোট করেছি, এই হাদিসের পূর্বের অংশে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আলোচনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা এই কাজ করবে তাদের মর্যাদা কি হবে, তাদের ফজিলত কি হবে, তারা কি পাবে, তারা কি পাবে? বলছেন যে তারা 50 জন ব্যক্তির আমলের সওয়াব পাবে। কতজনের? 50 জন ব্যক্তির আমলের সওয়াব পাবে। দিলা ইয়া রাসূল আল্লাহ, বলা হলো হে আল্লাহর রসুল, আজরু খামসিনা রাজুলান মিনহুম আও মিন্না, আপনি যে বলছেন 50 জনের সমান সওয়াব পাবে, এই 50 জন কি তাদের সমসাময়িক 50 জনের নাকি আমাদের সাহাবীদের 50 জনের সমান সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল আজরু খামসিনা রাজুলান মিনকুম, তোমাদের 50 জনের সমপরিমাণ সওয়াব তারা পাবে। এই কাজ আজকের আমাদেরকে করতে হবে, এই কাজের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই কাজের দায়িত্ব যাদের উপরে বর্তানো হয়েছে শরীয়তের দিক থেকে, আজকের অত্যন্ত দুঃখজনক ব্যাপার, তারা এই কাজ থেকে দূরে সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদের এক ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন সূরা আল আরাফের 163 নম্বর আয়াত থেকে আরম্ভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর, হে নবী, তুমি তাদেরকে বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করো যারা একসময় সমুদ্র উপকূলবর্তী বাসিন্দা ছিল, ইদ ইয়াদুনা ফিস সাবতি, যখন তারা সাবতের ব্যাপারে, শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করছিল। আমরা জানি একটা অন্যতম ঘটনা যে বনি ইসরায়েলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট দিনে মাছ ধরতে নিষেধ করেছিলেন, কিন্তু ওই দিন মাছ ভাসত, মাছ বেশি আসত, এই ঘটনাটা এখানে আসছে। إذ تأتيهم حيتانهم يوم سبتهم شروعاً ويوم لا يثبتون যখন তারা তাদের কাছে মাছগুলো ভেসে আসতো কিন্তু অন্য দিন তা এই মাছ ভেসে আসতো না। তারা করত কি, আল্লাহ তাআলা তাদেরকে শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন, কি করেছেন, শনিবার মাছ ধরতে নিষেধ করছেন। তারা করল কি, আল্লাহর বিধানকে ঘুরালো, আল্লাহর বিধানকে বিকৃত সাধন করলো, বিকৃতি সাধন করলো আল্লাহর বিধানের ভিতরে। শয়তান তাদেরকে বুদ্ধি দিল, তোমরা একটা কাজ করো, কি করো, যে শনিবার তো মাছ ধরা নিষেধ, তো শনিবার দিন মাছ আসে, তোমরা একটা কাজ করো, সমুদ্রের সাথে খাল কেটে একটা পুকুর টুকুরের মতন একটা কেটে সেখানে তোমরা মাছ আটকে রাখো, শনিবার দিন ধরো না, শনিবার দিন ওটা বান্দা দিয়ে বাদ দিয়ে মাছ আটকে রাখো, তোমরা রবিবার দিন ধরো। এই বুদ্ধি তাদেরকে শয়তান দিল, তারা এই কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, এভাবে আমি তাদেরকে পরীক্ষা করলাম, তারা যে ফিস, তারা যে অবদ্ধচারিতা, তারা যে পাপাচার করা আরম্ভ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করলেন। আমাদের এখানে আলোচ্য বিষয় মূলত তা না, মূলত হলো তারা যখন এই কাজগুলো করলো, করছিল, তখন তাদের ভিতরে একদল লোক তাদেরকে বাধা, তাদেরকে নিষেধ করছিল, তোমরা এই কাজ করো না। দুই দল লোক ছিল, একদল লোক তাদেরকে বাধা দিচ্ছিল এবং বলছিল তোমরা এই কাজ করো না, বিরত থাকো। আর একদল লোক বলছিল যে ভাই, ওদেরকে বলে কি হবে, ওরা তো খারাপ হয়ে গেছে, ওরা তোমাদের কথা শুনবে না, তোমরা ফাও, শুধু শুধু এইরকম গলা ভেঙে কি লাভ, এই কাশি সর্দি নিয়ে আজকে আসছেন আলোচনা করতে, ভাই এই কথা আপনার কে শুনবে বলেন, আপনার এই কাশি সর্দি অবস্থায় গলা ভেঙে আর কি লাভ, কেউ হয়তো এরকমও বলতে পারে। তো ওই যাইছি কেউ ওই ওদেরকেও একদল লোক এরকম বললো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযু ক্বালাত উম্মাতুম মিনহুম, যখন তাদের একদল লোক বললো লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, যে কেন তোমরা এমন সম্প্রদায়কে নসিহত দিচ্ছ, ওয়াজ করতেছো যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন অথবা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। তখন তারা বলল মাযিরাতান ইলা রাব্বিকুম, দেখো আমি জানি হয়তো তারা আমাদের কথা শুনবে না, তারা হয়তো তাদের কাজ চালিয়েই যাবে, মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা আল্লাহর কাছে ওজর পেশ করার জন্য, ইয়া আল্লাহ আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা করেছি তাদেরকে বিরত রাখার জন্য, আল্লাহর কাছে যেন কিয়ামতের দিন আমরা ওজর পেশ করতে পারি, এই জন্য আমরা তাদেরকে বলছি মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, অথবা হতেও তো পারে যে আমাদের কথা শুনে তারা ফিরে আসবে। তারপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অথবা তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হলো তা যখন তারা একেবারে ভুলে গেল, তাদের কথা তারা শুনল না, আল্লাহ তাআলা বলছেন আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস-সু, যারা তাদেরকে নিষেধ করেছিল, যারা তাদেরকে নিষেধ করেছিল আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখলেন, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর যারা এই অপরাধ করেছিল, যারা পাপাচার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে চরম শাস্তি দিয়ে পাকড়াও করলেন। কিন্তু যে দল তাদের কথা, যারা তাদেরকে নিষেধ করে নাই, তারা তাদেরকে ভালো কাজের আদেশ দেওয়ার চেষ্টা করে নাই, চুপ থেকেছে ঘরের কোণে বসে বসে তসবিহ টিপছে, আল্লাহ তাআলা তাদের কথা ভুলে গেছে, তাদের কথা উল্লেখই করেন নাই, তারা হলো মানব জাতির মধ্যে এমন দল যাদের কথা উল্লেখযোগ্য না, যারা কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্বই না, যাদের কথা উল্লেখ করার মতনই কিছু না, আল্লাহ তাআলা তাদের কথা এখানে বলেনি নাই, দুই শ্রেণীর কথা বলছেন পরে, এক শ্রেণী যারা তাদেরকে নিষেধ করছে, আর এক শ্রেণী যারা ওই কাজ খারাপ কাজটা করছে, যারা খারাপ কাজ করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর যারা তাদেরকে নিষেধ করছে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখছেন, আর যারা ঘরে বসে বসে তসবিহ টিপছে, তসবিহ টিপছে আর বলছে ভাই আমরা কি করব, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তারা এমন কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব নয়, আল্লাহ তাআলার কাছে তারা এমন কোনো সম্মানিত ব্যক্তি নন যাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করবেন। ফালাম্মা আতাও, অতবা তারা যখন সীমা লঙ্ঘন করলো, আম্মা নুহু আন্নু, যা তাদেরকে নিষেধ করা হয়েছিল, আল্লাহ তাআলা বলছেন কুল না লাহু, আমি তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিইন, তোরা নিকৃষ্ট বানর হয়ে যা, তোরা নিকৃষ্ট বানর হয়ে যা, আজকে যদি আল্লাহ রসুল আমাদের জন্য আমাদের এই চেহারা বিকৃতির জন্য, চেহারা বিকৃতি যাতে আল্লাহ রসুলের উম্মতের না করা হয় এই জন্য যদি আল্লাহ রসুল দোয়া না করে যেতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন, কত বানর যে আল্লাহ আমরা রাস্তায় হাঁটতে দেখতাম, কত বানর যে আমাদের সমাজে হয়ে যেত, আল্লাহ যদি আমাদেরকে, আল্লাহ রসুল যদি আমাদের জন্য দোয়া না করে যেতেন। আমরা যে কাজ করছি, যে কাজ আমরা প্রতিনিয়ত করছি, যে কাজ আমাদের সমাজে চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া না করে যেতেন, আমাদেরকে সমূলে ধ্বংস করে না দেওয়া হোক, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা আজকের যে আযাব হচ্ছে চারিদিকে, এটা কি কারণে হচ্ছে আমি একটু পরে সে আলোচনা আসছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য প্রধানত দায়িত্ব দিয়েছেন আলেম সমাজকে। এই কাজের মূল দায়িত্বশীল কারা? আলেম সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া, আলেম উলামারা হলেন নবীদের উত্তরাধিকার। ওয়া ইন্নামাল আমবিয়া উলাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আল্লাহ রসুলেরা কখনো টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে রেখে যান না, তারা রেখে যান কি? আদর্শ, তারা রেখে যান জ্ঞান, তারা রেখে যান দায়িত্ব। এই দায়িত্ব কারা পালন করবে? আলেম সমাজরা। কিন্তু সুবহানাল্লাহ, আমি আরেকটি শ্রেণীর কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা জাউকুম ক্বালু আমান্না ওয়াকাদ দখলু বিল কুফরি ওহুম কদ খরজু বিহ আল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলছেন, যে তারা মুখে মুখে বলে ঈমান আনছে, মুখে মুখে বলে ঈমান আনছে, কাজে যা না তাই। আল্লাহ বলছেন, ওয়া ইযা জাউকুম, যখন তারা হে নবী তোমার কাছে আসে, পদ দখলু বিল কুফরি, তারা মনের ভিতরে কুফুরি নিয়েই প্রবেশ করেছিল, অহম পদ খরজুবি, আর এই মনের ভিতরে কুফুরি নিয়েই তারা এখান থেকে বের হয়েছে। তারা কাসির মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়ামালুন। হে নবী, তুমি তাদেরকে দেখবা, তারা হারাম হারাম খাওয়ায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, চরম সিদ্ধ হস্ত এই মুনাফিকরা, চরম সিদ্ধ হস্ত। লাবিসা মা কানু ইয়ামালুন, তারা কি নিকৃষ্ট কাজই না করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বনী ইসরাইলদের কথা তুলে, তাদের আলেমদের কথা তুলে ধরে বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার আন ক্বাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। তাদের আহবাররা, রুহবানরা, তাদের নেতারা, তাদের পীররা, তাদের ধর্মীয় পুরোহিতরা, তাদের আলেমরা, তাদের ওলামারা কেন তাদেরকে নিষেধ করলো না, কেন তাদেরকে ফিরিয়ে রাখলো না এই খারাপ কাজ থেকে, কেন তাদেরকে হারাম খড়ি থেকে ফিরিয়ে রাখলো না, কেন তাদেরকে সুদ থেকে ফিরালো না, কেন তাদেরকে ঘুষ থেকে ফিরালো না, কেন তাদেরকে জুয়াচুরি থেকে ফিরালো না, কেন তাদেরকে ব্যভিচার থেকে ফিরালো না? আল্লাহ তাআলা তাদের আলেমদের কথা বলছেন, যে ভাষায় আল্লাহ তাআলা সেই খারাপ কাজকারীদের কথা বলছেন, সেই একই ভাষায় যে আলেমরা তাদের ব্যাপারে কোনো ভূমিকা নেয়নি, জাতিকে সংশোধনের কোনো ভূমিকা নেয়নি, তাদের কথা বলছেন, লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা তাদেরকে ফিরিয়ে না রেখে, তারা তাদেরকে বাধা না দিয়ে কত নিকৃষ্ট কাজটাই না তারা করল। এই কাজ মূলত কাদের? প্রধান কাজ, প্রধানতম কাজ এই জাতিকে নেতৃত্ব দেওয়ার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, কাদের? আলেম সমাজের। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, এক বনী ইসরাইলের এক আলেমের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, কতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওিন। আমরা অনেকে বালাম বাউরার কথা শুনে থাকি, যদিও ইসরায়েলের রওয়ায়েত আমরা সঠিক জানি না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বনী ইসরাইলের এক আলেমের কথা তুলে ধরছেন, যে তাকে আমি আমার আয়াত দিয়েছিলাম, আমার জ্ঞান দিয়েছিলাম, কিন্তু সে তাকে আমার জ্ঞান থেকে, আমার আয়াত থেকে এরকম সরিয়ে নিয়েছিল। ফাআতবাহু শাইতান, অতঃপর শয়তান তাকে তার অনুসারী বানিয়ে নিল। ফাকানা মিনাল গাওিন, অতঃপর সে পথভ্রষ্টদের দলভুক্ত হল। আজকের আমরা দেখতে পাই যে আলেম সমাজ তারা হালুয়া রুটির ভাগের ক্ষমতার হালুয়া রুটির ভাগের জন্য তারা মহিলাদের কাছে ঘুরঘুর করে, তারা তাগুতদের সাথে আটাক করে, তারা তাগুতের সাথে তাগুতের চামচামি করে, তাগুতের গোলামি করে, আর তারা ক্ষমতার থেকে তাদের উপরে যেন কোনো আঘাত না আসে তাদের চাটুকারিতামূলক কথা বলে, তাদের সাথে হাতে কাটুমাচু করে তাদের কাছে যায়, তাদের কাছে দাবি দেওয়া নিয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জাতিকে দেখা যায় নারীদের কাছে, নারী শাসকদের কাছে এদেশের আলেমরা গিয়ে গোল হয়ে বেকুবের মতন এরকম করে বসে থাকে, আর তাদের কাছে তারা দাবি জানায়, দয়া করে আমাদেরকে এই দাবিটা দাও, দয়া করে আমাদেরকে এই হালুয়াটা দাও, দয়া করে আমাদেরকে এই রুটিটা দাও। নাউযুবিল্লাহ, এই চিত্র আমরা আমাদের চোখে দেখছি। আল্লাহ তাআলা হয় এই আলেম সমাজকে হেদায়ত দান করুন, আর না হলে তাদেরকে ধ্বংস করে দিন। হেদায়ত দান করুন, হেদায়ত দান করুন, হেদায়তের জন্য দোয়া করি। আমরা চাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, আর যদি তাদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে সঠিক আলেমদেরকে নিয়ে আসুন। কি অবস্থা দেখা যাচ্ছে আমাদের সমাজে, সামান্য হালুয়া রুটির জন্য এই তাগুতদের কাছে, যাদের অধীনে সুদ চলে, যাদের অধীনে ঘুষ চলে, যাদের অধীনে ব্যভিচার চলে, যাদের অধীনে জুয়াচুরি চলে, তাদের কাছে তারা যায় আমাদের এই দাবিটা একটু পূরণ করেন, লজ্জা হয় না তাদের একটু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা একটু ক্ষমতা চায়, তারা একটু হালুয়া রুটির ভাগ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শিনা, হায় আমি যদি চাইতাম, লা রাফানা হুবিয়া, আমি তো তোমাকে কোরআন দিয়ে অনেক উপরে তুলতাম, কোরআনের মর্যাদা দিয়ে অনেক উপরে তুলতাম, তুমি ছিলা এই জাতির খলিফা, তুমি ছিলা এই জাতির শাসক, তুমি নিজের সেই আসল কাজ ছেড়ে দিয়ে তুমি চামচামি করছো, তোমাকে কি করে আমি উপরে তুলবো? ওয়ালাউ শিনা, আল্লাহ বলছেন লা রাফানা হুবিয়া, আমি যদি চাইতাম তোমাকে এই কোরআন দিয়ে, তোমাকে আমার আয়াত দিয়ে অনেক উপরে তুলতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি কি করে তোমাকে উপরে তুলবো, তোমার দৃষ্টি তো ভাগাড়ের দিকে। আল্লাহ বলছেন, এটা আমার কথা না, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে তো সারাক্ষণ তাকিয়ে থাকে নিচের দিকে, তার দৃষ্টি নিচের দিকে, তার দৃষ্টি একটু ক্ষমতার ভাগের দিকে, তার দৃষ্টি একটু হালুয়া রুটির দিকে, তার দৃষ্টি হলো বাইতুল মুকাররমের খতিবের দিকে, তার দৃষ্টি হলো অমুক জায়গার পোস্টের দিকে, অমুক জায়গার ডিজি হওয়ার দিকে, তাদেরকে কী করে আমি এই এত দায় এত বড় সম্মান দেব? আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কাল, ফামাসালুহু কামাসালিল কাল, তাদের উদাহরণ হলো কুকুরের মতন। আল্লাহ রব্বুল আলামিন এখানে কাল্প শব্দ ব্যবহার করেছেন, ফামাসালু কামাসালিল কাল্প, তাদের উদাহরণ হলো কুকুরের মতন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তাদের যদি তাদেরকে ধাওয়ানো হয় তাও হাঁপায়, ছেড়ে দিলেও হাঁপায়। এ হলো আমাদের অবস্থা। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থা তুলে ধরেছেন, যদি আলেম সমাজ তাদের এই দায়িত্ব থেকে আল্লাহ তাআলা যদি যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন এই দায়িত্ব যদি তারা পালন না করে, তাদের উপরে অপমান, লাঞ্ছনা, লগঞ্ছনা এগুলো চাপিয়ে দেওয়া হবে। আজকের আমরা দেখতে পাই এই সমাজে সবচেয়ে অবহেলিত অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে সবচেয়ে নিচু অবস্থায় দেশের আলেম সমাজ। হ্যাঁ, ইমাম সাহেব ওই আমাকে কয়দিন আগে একজন বলছিলেন, একজন ইমাম যে যিনি জাজ তার সব বিচারকের আসনে এজলাসে তার বসার কথা সকাল 9টায় কিংবা সকাল 10টায়, কিন্তু তিনি এজলাসে আসছেন দুপুর 1টার সময়। যদি জিজ্ঞেস করা হয় জাজ সাহেব কি করছিলেন, স্যার বিজি ছিলেন, ব্যস্ত ছিলেন, আর ইমাম সাহেবের নামাজ পড়ানোর টাইম 1:30 দেরি হয়েছে, কয় কী কর, কে ঘুমায় নাকি, কি বলে, কি ঘুমাইছে নাকি ইমাম, 1:30 বেজে গেছে, খবর নেই। চারিদিকে এক অবস্থা। এর কারণটা কি, একমাত্র তাদের যে দায়িত্ব ছিল, তাদের যে মর্যাদা ছিল, এই মর্যাদা প্রাপ্তির জন্য তাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্বকে তারা অবহেলা করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি করেছেন, এই গোলামীর শিকল চাপিয়ে দিয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা দেখতে পাই কি, যে আউয়ালুমা দাখালা আন-নাফসু আলা বানি ইসরাঈল আন্নাহু কানা আর-রাজুল ফায়াকুলু ইয়া হাযা ইত্তাকিল্লাহ ওয়া দা মা তাসনা বি, বনি ইসরাঈলদের ভিতরে আলেমরা এরা কি করত, যে বলতো ভাই তুমি খারাপ কাজ করো, ভাই ছেড়ে দাও, এই কাজ করো না ভাই, এই কাজ করো না ভাই, ছেড়ে দাও, এরকম বলতো, ফা ইন্নাহু লা ইয়াহিল্লু লাকা, ভাই এটা হালাল কাজ না, এটা করো না তুমি, সুম্মা ইয়ালকাহু মিনাল গাদি ওয়া হুয়া আলা হালিহি, فلا يمنعه ذلك ان يكون اكيله وشريبه وقعيده কি করত নিষেধ করার পরে সে তারা তো ফিরত না কিন্তু পরের দিন দেখত সে তার অবস্থাই রয়ে গেছে ফিরে নাই সে জুয়া চুরি চলছে ঘুষখুরি চলছে হারামখুরি চলছে কিন্তু তারপরও তারা তাদের হ্যাঁ তারা তাদের সাথে খেত খাওয়া দাওয়া করত তারা তাদের সভা সমাবেশে যেত তারা তাদের মজলিসে বসত তারা তাদের বন্ধু হতো এরকম তাদের সাথে মিলজুল রক্ত করত সম্পর্ক রাখত বন্ধুত্ব রাখত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের অন্তর দ্বারা আরেকজনের অন্তরকে পাপিষ্টের অন্তর দ্বারা এদের অন্তরকে প্রভাবিত করে দিলেন এবং তাদের অন্তর শক্ত করে দিলেন মোহর মেরে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাম্মা ফালু যালিকা যরাবাল্লাহু কুলুবা বাযিহিম বিবাযিন তারপর তাদের একজনের অন্তর আরেকজনের অন্তর দ্বারা আল্লাহ তাআলা সিল করে দিলেন আজকে আমরা তাই দেখছি হ্যাঁ মোরজে বলছে যে ভাই এই কাজ করেন না হারাম এই কাজ করেন না ভাই এর থেকে ফিরে থাকেন আবার তাদেরই চাটুকারিতা তাদের মজলিসে যাওয়া হচ্ছে তাদের সাথে বসা হচ্ছে তাদের চাটুকারিতা করা হচ্ছে একই কাজ করা হচ্ছে এই কাজ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি পরিণতি হবে এই কাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গোটা জাতির উপরে ব্যাপকভাবে আল্লাহর গজব নেমে আসবে এবং নেমে আসছে যা আমরা প্রতিনিয়ত দেখছি আজকে আমি আগেও একবার এখানে যখন খুতবা দিতে এসেছিলাম তখন বলেছিলাম যে গোটা জাতির উপরে যে আজাব যে গজব প্রতিনিয়ত স্থির হচ্ছে ভূমিকম্প হচ্ছে এই রোগ আসছে ওই রোগ আসছে নতুন নতুন রোগের উদ্ভব ঘটছে হ্যাঁ ঘূর্ণিঝড় হচ্ছে সাইক্লোন হচ্ছে ধ্বংস হচ্ছে মানুষ মারা যাচ্ছে এটার কারণটা কি এটার কারণ হলো একমাত্র আমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজ ছেড়ে দিয়েছি আর কোনো কারণ নয় লোকেরা বলে প্রাকৃতিক দুর্যোগ লোকেরা কি বলে প্রাকৃতিক দুর্যোগ এরা নাস্তিকদের পরিভাষা নাস্তিকরা বলে প্রাকৃতিক দুর্যোগ আপনারা জেনে রাখুন এর একমাত্র কারণ হলো এই জমিন থেকে এই জমিনে অপচার হচ্ছে খারাপ কাজ হচ্ছে কিন্তু এটা আমরা বন্ধ করছি না এই কারণেই আল্লাহর গজব আমাদের উপর আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আদি ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউআযযিবুল আম্মা বিআমালিল খাসসা হাত্তা ইরাউল মুনকার বাইনা যাহরানিহিম আহুম ক্বাদিরুনা আলা আইয়ুনকিরু ফালা ইউনকিরু ফাইযা ফালু যালিকা আযযাবাল্লাহুল খাসসা ওয়াল আম্মা আল্লাহ মুসনাদ আহমদ হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা কখনো একজনের পাপের কারণে আরেকজনকে শাস্তি দেন না তবে মানুষ যদি তাদের সামনে তাদের সম্মুখে প্রকাশ্যে এরকম পাপাচার করতে দেখে এবং তাদের শক্তি থাকা সত্ত্বেও তারা সেই পাপাচার রোধ করার জন্য যদি কোনো কাজ না করে পাপাচার রোধ করার যদি চেষ্টা না করে পাপাচার যদি বন্ধ না করে পাপাচার বন্ধ করার কাজ যদি তারা না করে তখন আল্লাহ তাআলা ওই পাপাচারকারী এবং যারা পাপাচারের কারী না তাদের সকলকে আল্লাহ তাআলা আযাবের সকলের উপরে আল্লাহ তাআলা আযাব নাযিল করেন আজকে আমরা অনেকে বলতে পারি যে এই সিডর হয়েছে এখানে তো কোনো ভালো মানুষও ছিল তারা কী কারণে মারা গেল আজকে যদি গজব হয় আজকে আমাদের যারা পাপাচার করছে যারা করছে না সকলের উপরে আসবে তার কারণ আমরা এই পাপাচার থেকে সমাজের মানুষকে ফিরিয়ে রাখিনি চেষ্টা করিনি এই কারণে অন্য একটি হাদিসে খুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি লাতা মুরান্না বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবে ওয়ালা তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে দিবে রাখবে আও লায়ু শিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিন ইন্দি অথবা আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবেন শাস্তি নাজিল করবেন সুম্মা লাতাদউন্না অথবা তোমরা আল্লাহকে ডাকবে ফালা ইয়াস্তাজিবা লাকুম কিন্তু আল্লাহ তোমাদের দোয়ায় সাড়া দিবেন না আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন না ইরাকে হামলা হয় হ্যাঁ ইরাকে হামলা হয় আমাদের দোয়া কবুল আমরা দোয়া করি সারা মুসলিম জাতি মিলে দোয়া করে কিছু হয়েছে কিছুই হয় নাই তার কারণ কি দোয়া কবুলের জন্য শর্ত হলো এই কাজ আমাদেরকে করতে হবে এই কাজের জন্য আমাদেরকে আসতে হবে এই কাজ যদি আমরা ছেড়ে দেই জাতিগতভাবে জাতীয়ভাবে আজকে বলে যে আল্লাহ তুমি আমাদের ধান পাকতে গজব দিও না আমাদের ধানগুলো পাকতে যেন ঘরে আনতে পারি এই দোয়া করার কোনো অধিকারই তো আমাদের নাই আমরা কোন মুখে আল্লাহর কাছে এই দোয়া করি। দোয়া কবুলের শর্ত হলো এই কাজ আমাদেরকে করতে হবে, আমরা যদি এই কাজ না করি আমাদের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতামুরন্না বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, আও লায়ু আমিরন্না আলাইকুম শিরারাকুম, যদি এই কাজ তোমরা না করো তাহলে তোমাদের উপরে তোমাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট লোকদেরকে তোমাদের ক্ষমতাশীল বানিয়ে দেওয়া হবে। আজকে কি হয়েছে আমাদের সমাজের, পালাক্রমে যারাই আসুক, ক আসুক কিংবা খ আসুক কিংবা গ আসুক, পালাক্রমে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলোই ক্ষমতার মসজিদে আরোহণ করছে। আমাদের এই কাজ আমরা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমাদের অধিকার গণতান্ত্রিক সমাজে আমাদের অধিকার হলো কি, তোমরা শুধু নির্ধারণ করো, এখানে তিনটা দল, ক দল, খ দল, গ দল, তিন দলই চোর, তিন দলই চোর। আর জনগণের অধিকার হলো তোমরা নির্ধারণ করবা, ক দল চুরি করবে না খ দল চুরি করবে না গ দল চুরি করবে, তোমরা নির্ধারণ করো, এই হলো গণতন্ত্র। কোন দল চুরি করবে এইটা তোমরা নির্ধারণ করো, ক হয় কদল, না হয় খদল, না হয় গদল। আর আমরা সুন্দর করে এই দায়িত্ব পালন করতেছি। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যুহরাতিল মাআসি ফি উম্মতি আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদি, যে যখন আমার উম্মতের ভিতরে পাপ কাজ প্রসার লাভ করবে, ব্যাপকভাবে সমাজে পাপাচার হবে, তখন আল্লাহ তাআলা তাদের সকলের উপর আযাব দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইম্মা ফিহি মুনাসুন সালিহুন, যদি সেই জাতির ভিতরে কোনো ভালো লোক থেকে থাকে তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়লা বালা, হ্যাঁ তাহলেও আযাব হবে। জিজ্ঞেস করলেন, ফাকাইফা ইয়াসনা উলাইকা, কয়লা ইউসিবুহুম মা আসাবান নাস সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যদি কেউ ভালো লোক থেকে থাকে যারা এই কাজ চেষ্টা করছিল তাদের উপরেও আযাব আসবে, তবে হ্যাঁ তারা সবাই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার পরে যারা ভালো লোক ছিল আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের দিন তাদেরকে মাফ করে দিবেন, আর যারা পাপিষ্ঠ তারা কিয়ামতের দিনও শাস্তি, দুনিয়াতেও শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, এই কাজে অংশগ্রহণ করে বেশি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন পড়ে নিতে পারেন।